শোষণের শৃঙ্খল মুক্ত করে বিপ্লব ঘরে ঘরে, শোষণের শৃঙ্খল মুক্ত করে বিপ্লব ঘরে ঘরে, শোষণের শৃঙ্খল মুক্ত করে বিপ্লব ঘরে ঘরে, মানবতা পেয়ে যাক মুক্তি মুক্তি, বুক ভাঙা শোষিতের দ্বারে দ্বারে, দ্বারে দ্বারে, দ্বারে দ্বারে, দ্বারে দ্বারে, শোষণের শৃঙ্খল মুক্ত করে বিপ্লব ঘরে ঘরে, শোষণের শৃঙ্খল মুক্ত করে বিপ্লব ঘরে ঘরে, মানবতা পেয়ে যাক মুক্তি মুক্তি, বুক ভাঙা শোষিতের দ্বারে দ্বারে, দ্বারে দ্বারে, দ্বারে দ্বারে, দ্বারে দ্বারে, শোষণের শৃঙ্খল মুক্ত করে বিপ্লব ঘরে ঘরে, শোষণের শৃঙ্খল মুক্ত করে বিপ্লব ঘরে ঘরে, জেগে ওঠো ঘুমন্ত শার্দুল শার্দুল, হেঁটে পড়ো জিহাদের গানে গানে, দিক বিজয়ের নেশা দুটি চোখেতে মরণ জয়ী নেশা প্রাণে, জেগে ওঠো ঘুমন্ত শার্দুল, হেঁটে পড়ো জিহাদের গানে গানে, দিক বিজয়ের নেশা দুটি চোখেতে মরণ জয়ী নেশা প্রাণে, একে একে শেষ হবে জমিন থেকে জালিমের যত আশা চিরতরে চিরতরে চিরতরে, শোষণের শৃঙ্খল মুক্ত করে বিপ্লব ঘরে ঘরে, শোষণের শৃঙ্খল মুক্ত করে বিপ্লব ঘরে ঘরে, মানবতা পেয়ে যাক মুক্তি মুক্তি, বুক ভাঙা শোষিতের দ্বারে দ্বারে, দ্বারে দ্বারে, দ্বারে দ্বারে, দ্বারে দ্বারে, শোষণের শৃঙ্খল মুক্ত করে বিপ্লব ঘরে ঘরে, শোষণের শৃঙ্খল মুক্ত করে বিপ্লব ঘরে ঘরে, এই যদি হয় তব শপথ তোমার শান্তির পথ খুঁজে পাবে ভুবন মাঝে, তুমিও যেন চিরস্মরণীয় হয়ে রবে, এই যদি হয় তব শপথ তোমার শান্তির পথ খুঁজে পাবে ভুবন মাঝে, তুমিও যেন চিরস্মরণীয় হয়ে রবে, আগামীর দিনটাই শ্বেত কবুতর উড়বে নীলাকাশ জুড়ে জুড়ে, খোদার বিধান ফের হবে কায়েম, খেলাফত আসবে তো ফিরে, আগামীর দিনটাই শ্বেত কবুতর উড়বে নীলাকাশ জুড়ে জুড়ে, খোদার বিধান ফের হবে কায়েম, খেলাফত আসবে তো ফিরে, বইবে বইবে সুখের হাওয়া দিকে বিদিকে শিশুর মায়ের কোল জুড়ে কোল জুড়ে কোল জুড়ে, শোষণের শৃঙ্খল মুক্ত করে বিপ্লব ঘরে ঘরে, শোষণের শৃঙ্খল মুক্ত করে বিপ্লব ঘরে ঘরে, মানবতা পেয়ে যাক মুক্তি মুক্তি, বুক ভাঙা শোষিতের দ্বারে দ্বারে, দ্বারে দ্বারে, দ্বারে দ্বারে, দ্বারে দ্বারে, শোষণের শৃঙ্খল মুক্ত করে বিপ্লব ঘরে ঘরে, শোষণের শৃঙ্খল মুক্ত করে বিপ্লব ঘরে ঘরে, মানবতা পেয়ে যাক মুক্তি মুক্তি, বুক ভাঙা শোষিতের দ্বারে দ্বারে, দ্বারে দ্বারে, দ্বারে দ্বারে, দ্বারে দ্বারে, দ্বারে দ্বারে, দ্বারে দ্বারে, দ্বারে দ্বারে।